আর তাহার রাসূল ও মুমিনদের, তবে মুনাফিকরা ইহা জানে না। أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون هي مؤمنون তোমাদের ঐশ্বর্য ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণে উদাসীন না করে, যাহারা উদাসীন হইবে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُمْ مِنَ الصَّالِحِينَ امی تمہادر کے جے رزق دیا سی تمرا تاہ ہوئی تے بیائی کری بے تمہادر کہاروک مٹتو آشی بار پور بے انہوں تھائے مٹتو آشی لے شے بولی بے ہے امار پرتبالوگ আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকা দিতাম এবং সৎ কর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। কিন্তু যখন কাহারও নির্ধারিত কাল উপস্থিত হইবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না, তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।